الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানবজাতির প্রাথমিক ইউনিট হচ্ছে তার পরিবার। পরিবারবিহীন মানুষ এ পৃথিবীর কোন কার্যকর সংস্থা নয়। ব্যক্তি নিজস্ব প্রতিভা বলে সমাজের অনেক উপকার করতে পারে, কিন্তু সমাজ গড়তে পারে না। সামাজিক শৃঙ্খলা শান্তি যদি না থাকে, সে সমাজে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। সে কারণে মানুষ বংশ বৃদ্ধির যে ব্যবস্থাপনা আল্লাহ পাক দিয়েছেন, সেখানে একজন নারী এবং একজন পুরুষের ভূমিকাই প্রধান। এখন পত্রিকা দেখছি, বিজ্ঞানীরা এমন এক পর্যায়ে এসে গেছেন যে আগামীতে নারী ছাড়াই সন্তান একাই জন্ম দিতে পারবে পুরুষ। এটাই যদি হয়, ধ্বংস হোক ওই গবেষণা, ধ্বংস হোক ওই আবিষ্কার যা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে। দুজন মানুষের সামগ্রিক প্রচেষ্টায় একটা পরিবার গড়ে ওঠে এবং তাদের মাধ্যমে আগত সন্তান প্রতিপালিত হয় এবং তাদের আচার ব্যবহারের মাধ্যমে সন্তানগুলো সুন্দর আচরণে অভ্যস্ত হয়, আর তাদের পরেই আসে সমাজ। আর এই সুন্দর সন্তানদের মাধ্যমে এই সুন্দর সমাজ গঠিত হয়, যে সন্তান গরু ছাগলের মতো এখানে সেখানে জন্ম হয়, সে সন্তান কখনোই সুন্দর সমাজ ব্যবস্থা গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে না। আর এ কারণেই মানুষের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি মানব জাতিকে লক্ষ্য করে পরিষ্কার ভাষা বলে দিয়েছেন যে দেখো, ও আমর আহলা কাবিসালা অস্তাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং নিজে তার উপরে দৃঢ় থাকো। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, তোমার কাছে আমরা রুজি চাই না, বরং আমরাই তোমাকে রুজি দিয়ে থাকি। আর আকিবাতু লিত্তাকওয়া, তোমার শেষ পরিণতি হচ্ছে তাকওয়ার উপরে নির্ভরশীল। আল্লাহ ভীরুতা যদি তোমার পরিবারে না থাকে, তাহলে তুমি শেষ, তুমি ধ্বংস, কোনো প্রয়োজন নেই তোমার। সূরা তোহা 132 নম্বর আয়াত একটি যুগান্তকারী আয়াত। এর ব্যাখ্যা এসেছে হাদিসে, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু সুবিয়ানাকুম বিসসালাতে ওহুম আবনাউ সাবঈ সিনিন আদরিবুহুম ওহুম আশারা, তোমরা তোমাদের বাচ্চাদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স হবে 7, প্রয়োজনে তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স হবে 10। এগুলো কেন? ইসলাম মানুষের পরিবার ব্যবস্থাকে সবচেয়ে গুরুত্ব দেয়, আর পরিবার যখন যেখানে বসবাস করে সে একা থাকে না, পাশে পাশে অন্যান্য প্রতিবেশীরাও থাকে। এজন্য সে ব্যাপারে কঠিন নির্দেশনা এসেছে হাদিসে, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, মান লা ইউমিনু জারহু বাওয়াইকাহু, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয় যে তার প্রতিবেশীর অনিষ্টকারিতা থেকে নিরাপদ থাকবে না। অত প্রতিবেশী যদি শত্রু হয়, সেখানে বসবাস করার চাইতে জঙ্গলে যাওয়া অনেক ভালো। এবার এই সাথে শুধু পরিবার এবং প্রতিবেশী মিলিতভাবে যে সমাজ গঠিত হয়, সেই সমাজ নেতাদের উদ্দেশ্যে আরও কঠোর নির্দেশনা এসেছে, কারণ মানুষ কখনোই একা বসবাস করতে পারে না। সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন করতে হয়, তাকে অবশ্যই নেতার আনুগত্য করতে হয়। সেখানে যে বলা হয়েছে, দেখো হে নেতারা সাবধান, কেয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধেই কিন্তু সমাজের লোকেরা ফরিয়াদ করবে আল্লাহর কাছে, রব্বানা আতানা সাদাতানা ওয়াকুবারা আনা ফাদাল্লুনা সাবীলা, রব্বানা আতিহিম দাইফান মিনাল আযাবে ওয়ালআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, দুনিয়াতে আমরা আনুগত্য করতাম সাদাতানা আমাদের নেতাদের, কুবরা আনা আমাদের গুরুজনদের বড়দের, আদাল্লুনা সাবীলা তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, রব্বানা আতিহিম দাইফান মিনাল আযাব, আজকে যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয় তাহলে আমাদের গুরুজনদেরকে নেতাদেরকে ডবল ডবল শাস্তি দাও, বলে আনহুম লানান কবীর, তাদেরকে মহা অভিশাপে অভিশপ্ত করো। তিনটা বিষয় খেয়াল করেছেন কি? প্রথমে নিজের পরিবারকে নির্দেশ দিচ্ছেন, আর পরিবারের প্রধান হিসাবে বলা হচ্ছে অস্তাবির আলাইহা, তুমি নিজে সালাতের উপরে দৃঢ় থাকো। এরপরে প্রতিবেশীদেরকে বলা হলো, এরপরে সমাজ নেতাদের বলা হলো, এরপরে রাষ্ট্রনেতাদেরকেও আরো কঠোরভাবে এসেছে, যে আরাদনা নহলেগা কারিয়াতান আমার নামতরাফিয়া, যখন আমরা কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন সেই জনপদের নেতাদেরকে আমরা অনুমতি দেই, ফাসাকুফি হ্যাঁ, অতঃপর তারা সেখানে ফাসেকি কাজকাম শুরু করে দেয়, পাপাচার শুরু করে দেয়, তো হাক্ক আলাই হেল কৌল কদম্বর নাহাতমিরা, অতঃপর তাদের উপরে আমার শাস্তি অবধারিত হয়ে যায় এবং আমরা তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিই। পৃথিবীর ইতিহাসে 6টি জাতি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, যার নবীদের গানে পাঠক তারা জানেন তাদের নাম। প্রথম ধ্বংস হয়ে গেছে নূহের কম, একেবারে কিচ্ছু তাদের নাই। এরপরেই আদের কম, সালহের কম, শোয়েবের কম, নিকরে মোট 6টা, লুতের কম, একেবারেই শেষ হয়ে গেছে। সুতরাং অপাচারের কারণে আজকে ওর পাপাচার সারা দেশে বৃদ্ধি পেয়েছে। এই পাপাচার দূর করার জন্য একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়, যদি পুরা সমাজ, রাষ্ট্র, প্রতিবেশী এবং পিতামাতা, পরিবার যারা আছেন সবাই যদি সর্বমুখী চেষ্টা না করে, কশ্চিনকালে আপনার এই সুন্দর ফুটফুটে বাচ্চাটি সুন্দর হয়ে থাকবে না, নষ্ট হয়ে যাবে। যারা গতকালকের পত্রিকা পড়েছেন তারা দেখেছেন বাংলাদেশের একসময়ের অত্যন্ত নামকরা কৃতি সন্তান প্রধান নির্বাচন কমিশনার, তারই নিজের ভাতিজা, একটিমাত্র ছেলে, মাত্র 17 বছর বয়স, নিজের বাপের গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করলো, আজকে মারা গেল তার বাপ। এটাও কি জীবন? তাদের কোনো টাকা পয়সার অভাব নাই, যথেষ্ট ধনসম্পদ তাদের দুনিয়াতে আছে, মান সম্মান যথেষ্ট তাদের আছে, সারা দুনিয়া তাদের নাম জানে, আমরা এক ডাকে তার নাম জানি, অথচ সেই পরিবারে নিঃসন্দেহে পরিবার প্রতিপালনের কোনো ধর্মীয় ব্যবস্থাপনা ছিল না। একটি সন্তান মানুষ করতে যে ব্যর্থ, যে পিতা সেই পিতার সেই পিতা মাতাকে সেই চাচাদেরকে কি বলে আল্লাহ অভিহিত করবে, যারা সারা দেশের শাসনকর্তা পদে অধিষ্ঠিত, তারা নিজের ঘরের একটি সন্তানকে মানুষ করতে পারল না, তার জীবনটা চলে গেল আজকে, পড়ে থাকলো ফরিদপুরে বিশাল অট্টালিকা প্রাসাদ সম বাড়ি, এখানে সেখানে ঢাকায় রাষ্ট্রের সব জায়গায় বাড়ি, আর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবই রেখে ছেলের হাতে পুড়ে আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেল। কি হচ্ছে দেশে, কিসের আইন কানুন? আমার শিক্ষামন্ত্রী পরশুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা এক পর্যায়ে দুঃখ করে বলেই ফেলেছে যে বিশ্ববিদ্যালয়ে কোনো মানুষ তৈরি হয় না, সেই বিশ্ববিদ্যালয়ে সরকারের টাকা দেওয়ার কি প্রয়োজন? খালি খুনি গুন্ডা তৈরি হবার জন্য বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, অথচ দায়ী কিন্তু রাজনৈতিক নেতারাই, এটা আর বলে নেই, ওটা বলতে নিজের গায়ে লাগে। আজকে ছাত্র লেখাপড়া শিখছে, বাপ ভেবে নিয়েছেন শুধুমাত্র প্রাইভেট পড়ার টাকা দিলে হয়ে গেল, হিসাবে সে পত্রিকায় ঢাকাতে একটা ছাত্র মানুষ করতে গড় পরিবার পিছু 8,000 টাকা খরচ হয়, ক্লাসের বেতন টুন সব বাদ, রেগুলেশনসে শুধুমাত্র কয়েকটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের ভিকরণেশা আইডিয়াল এই ধরনের নাম করা কতগুলো প্রতিষ্ঠানের ছাত্রদের উপরে একটা জরিপ চালিয়ে বলা হয়েছে প্রত্যেক বাপের কমপক্ষে গড়ে 8,000 টাকা খরচ হয় শুধু প্রাইভেট টিউশনে খরচ দিতে, কি আনবে কি শেষ পর্যন্ত একটা কি বলে ওটাকে কি প্লাস কি বলে এ প্লাস, এসব নামও বাবা আমাদের মাথায় আসে না, একটা এ প্লাসের একটা ঘোড়ার ডিম পাওয়ার জন্যই এত পয়সা খরচ, লাভ হচ্ছে কি? হচ্ছে গুন্ডা। এই ছেলেটি কেন মরেছে? বাপ তাকে একটা হুন্ডা কিনে দিয়েছিল অনেক আগে, মানে এই এই বছরেই কিনে দিয়েছে অন্য মডেলের খুব দামি হুন্ডা, কিন্তু ছেলের ওটা পছন্দ হয়নি, কয়েকদিন চালানোর পরে বলছে আব্বা আমি এই মডেল না আর একটা উন্নত মডেলের হুন্ডা নেব, বাপ বলছে বাবা এটা পরে নিও এক্ষুনি নেয়, মাত্র কয়েকদিন আগে তো তোমাকে কিনে দিলাম, বাপ দেন নাই, এই অপরাধে পেট্রোল ঢেলে বাপকে ঘরের মধ্যে হত্যা করলো যে ছেলে মাত্র বয়স 17, কেবলমাত্র হাই স্কুল ছেড়ে কলেজে ঢুকেছে, এই ছেলে কখনোই জানে না যে বাপের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, সে জানে না বাপ হল জান্নাতের মধ্যম দরজা। আল্লাহ রসুলের কাছে একজন যেই বলছে হে আল্লাহ হে আল্লাহ রসুল আমি অমুককে বিয়ে করতে চাই, আব্বা রাজি না আমি কি করব, আল্লাহ রসুল বললেন দেখো বাপ হলো জান্নাতের মধ্যম দরজা, তুমি ইচ্ছা করলেও দরজা খুলতেও পারো বন্ধও করতে পারো, তার মানে ওই দরজা না খুললে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ বাপের অসন্তুষ্টি জিয়ে রেখে তুমি বিয়ে করো না, এর অর্থ তাই হচ্ছে না? এই হাদিস যদি ও ছোট্ট বাচ্চা ছোটবেলা শিখতো ও কখনই তার বাপকে পেট্রোল ঢেলে হত্যা করতে পারত না, সে যদি জানতো আমার মায়ের পায়ের তলে আমার জান্নাত নির্ভর করছে, ইনার জান্নাত তাহাতে আকদামি উম্মাহাতিকুম, তাহলে কখনোই সে মাকে অসম্মান করতে পারতো না, সে যদি জানতো আমরা যে চাচা বাবা যারা আমরা আছি এদের সম্মান মর্যাদা রাখা আমার জন্য কর্তব্য। নালদাসও বলছেন দেখো সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তার বাপের এবং বাপের বন্ধুদের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করে, এমনকি বাপের মৃত্যুর পরে বাপের বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, ওই ছেলেই হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম সন্তান। এই হাদিস যদি সে জানতো সে কখনোই তার এই স্বনামধন্য পিতাকে এইভাবে অপদস্থ করত না, চাচাকে এইভাবে অপদস্থ করত না। বাপ সাদা তিন ভাই নাম করা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনের এটিএম শামসুল হুদা, তার নাম জানেন এমন কোনো শিক্ষিত লোকই বাংলাদেশে নেই, সে লজ্জায় তার মাথা তুলতে পারবে না, কখনো কোথাও তুলতে পারবে না, ওই বাপ বা ওই বাপের সন্তান চাষ্ত ভাইরা কেউ কোনো চাকরি ক্ষেত্রে বলতে পারবে না আমি অমুক লোকের চাষ্ত ভাই যে তার বাপকে ঘরের মধ্যে পেট্রোল ঢেলে খুন করেছে। একটা ছেলে যখন নষ্ট হয় সে খালি একা নষ্ট হয় না, পুরো পরিবারের সম্মান নষ্ট করে, পুরো দেশের সম্মান নষ্ট করে, আর সারা পত্র পত্রিকা হয়ে সারা ওয়ার্ল্ডে চলে গেল যে অমুকের ছেলে এই কাজ করেছে, তাই হল না? আজকে আজকের বিশ্ব ছোট্ট নয়, বিশাল, দুনিয়ার সমস্ত লোক এক জায়গায় টিয়ার পাওয়ার সব খবর। অতএব ভাইরা সাবধান, একটা সন্তানকে একভাবে দায়ী না করে আসল নিজেরা চিন্তা করি। করোনা আয়াতটা কত কঠিন ব্যাপার, প্রথম বলা হচ্ছে তুমি তোমার সন্তানকে সালাতের আদেশ দাও দিয়ে ঘুম পড়ো না, অস্তাবির আলাইহা, তুমি নিজে এবার দৃঢ় থাকো, অর্থাৎ তুমি যাবে না মসজিদ দেখলে ছেলে একা যাবে, এটা হবে না। বাপ যদি অন্যায় কাজ করে আর ছেলে যদি ভালো কাজ করার নির্দেশ দেয়, ওই বাপের নির্দেশ কে মানবে? আর বাবার এগুলো কেন করে? রুজির জন্য করে, ছেলে বড় লোক হবে, বুড়ো বয়সে আমি ঘরে পড়ে থাকবো, তখন তো আমাকে দেখা থাকবে না, ছেলে টাকা ইনকাম করবে, আমি সেটা খাবো, এই স্বার্থে কিন্তু ছেলে মানুষ করে মানুষ। অথচ এটা সম্পূর্ণ উল্টা ধারণা, ওটা আল্লাহ বলে দিচ্ছেন, না লা নাসআলুকা রিজকান নাহানু নারজুকুকা, তোমার কাছে আমরা রুজি চাই না, আমরাই তোমাকে রুজি দেব। ছেলে চলে গেছে প্রবাসে কামাই করার জন্য, তুমি ঘরে পড়ে আছো, তোমার একটা ঔষধ আনতে গেলেও ছেলে কাজে লাগে না প্রতিবেশী যদি তোমাকে সাহায্য না করে, তাই না? যদি অসুস্থ হয়ে পড়ো তোমাকে এনে হাসপাতালে নিয়ে যাবে, ছেলে কোন কাজে লাগে? ছেলে তো আছে বিদেশে। অতএব কে কার কাজে লাগবে এই বিষয়টা তোমার ইখতিয়ারে না, কে কাকে রুজি দেবে এটা তোমার নয়, ও রুজি আমি দিয়ে থাকি, তুমি কোনো খবরই রাখো না, নাহানো নার চকা, আমি তোমার রুজি দেব, তুমি বুড়ো হাসপাতাল কি হয়েছে, তোমার রুজি আমি দেবো না, ছেলে দেবে নাকি? অতএব সাবধান, এসব চিন্তা ছাড়ো, আঁকে বদলে তাকোয়া, মনে রেখো ছেলে হও বাবা হও প্রত্যেকের মূল পরিণাম হচ্ছে তাকোয়ার উপরে, আল্লাহ ভীতির উপরে। ছেলে আল্লাহ ভীতি হবে, বাবা আল্লাহ ভীতি থাকবে, তাহলেই সেই পরিবারে সেই সমাজে শান্তি থাকবে। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসুন লা ইয়াদখুলুল জান্নাহ আল মুদনুল খামর ওয়াল আক তিনজন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যে নিয়মিত মদ খায়। এই যে ছেলেটি মেরেছে, ও এডিক্টেড কয়েক বছর আগে, 17 বছর বয়স, তার কয়েক বছর আগে থেকে সে মদে অভ্যস্ত হয়ে গেছে। চিন্তা করুন, বড় লোক, মদ কেনার টাকাতে অভাব নাই, ইয়াবা কেনার তো অভাব নাই। এখন চাচারা বলছে আমরা খুব চেষ্টা করেছি কিন্তু পারিনি। আসলে একটা ছেলে যদি অন্যায় পথে একবার চলে যায় তাকে ফিরানো খুব কঠিন, আর ছেলে তো মেরে ফেলে দেওয়া যায় না। আগে সাবধান হওয়া দরকার ছিল যে কার সঙ্গে সে মেশে। এজন্য হাদিসে রয়েছে লা তাসআল আনিল মারে ওয়াসআল আন খালিলি, তুমি ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করো না, দেখো সে কার সঙ্গে মেশে, তার বন্ধু কারা। বাবা কিন্তু খেয়াল করেন এই ছেলে কার সঙ্গে মেশে, যদি এটা খেয়াল করতো তাহলে কিন্তু ও মদ খাইত না, বাপ তো মদ খায় না, বাপ তো বড় মানুষ। কিন্তু ছেলে যে গোপনে গোপনে কার সঙ্গে মেশে, এদিকে বাবা হয়তো বা খেয়াল করেননি, হতে হতে পারে। এটা এটা খুব বেশি জরুরি হয়ে গেছে আজকে, আজকে মাদকতার পরিবেশের এই সমাজ দূষিত হয়ে গেছে, ঘরে ঘরে হাত বাড়ালেই ইয়াবা পাওয়া যায়, হাত বাড়ালেই মদ পাওয়া যায়। এগুলো কারা করছে আপনারা সব জানেন, লোককে দোষ দিয়ে কি করবো কি? প্রশাসন এখানে চূড়ান্ত ঢিলা, চূড়ান্ত অলস, ঘুষ আর ঘুষ, ঘুষ দিয়ে সে হালাল করে নিচ্ছে না, এটা বললে তো খালি মেজার হবে। ওই ছেলে এডিক্টেড হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ও তো জান্নাতে প্রবেশ করবে না, ওর লাইফ শেষ। প্রথম দিন যদি সে মদ খায় 40 দিনের সালাত কবুল হবে না, দ্বিতীয় দিন মদ খেলে 40 দিনের সালাত কবুল হবে না, তৃতীয় দিন মদ খেলে সে আর কোনোই কিছুই তার কবুল হবে না যতক্ষণ না সে পরিপূর্ণভাবে তওবা না করে। তবে এরকম অবস্থায় মানুষ খুব কমই তওবা করে, যার মধ্যে আল্লাহ ভীরুতা খুব বেশি। দূর হতেছে 7ম শতাব্দী খ্রিস্টাব্দে মদিনায় অলিতে গলিতে যখন মদের ভাণ্ড ভেঙে স্রোত বইয়ে দেওয়া হয়েছিল, যেসব মানুষ ওই ধরনের আল্লাহ ভীরু মানুষ যদি কখনো তৈরি হয় তাহলেই সম্ভব হবে সেটা মত পরিত্যাগ করা। নইলে আজকের এই তাকওয়াবিহীন সমাজে একটা ছেলেকে বলবার সে মত ছেড়ে দিবে এত সহজ মনে করবেন না। প্রথম কথা হলো যে ব্যক্তি মদ খায় মদে অভ্যস্ত সে জান্নাতে প্রবেশ করবে না। ছেলেরা ভালো করে হাদিসটা মনে রেখে দিও। দুই নম্বর হলো আক, যে বাপ মার অবাধ্য, সে জান্নাতে প্রবেশ করবে না। বাপ মা কখনোই সন্তানের অমঙ্গল চায় না, ইল্লা মাশা আল্লাহ। এরপরও আমরা দেখেছি ইব্রাহিমের বাপ ইব্রাহিমকে হজরনি মালিয়া, দূরহ তুমি আমার সামনে থেকে চিরদিনের মতো বলা সত্ত্বেও ইব্রাহিম বাপের জন্য বলছে অক্সফর লিয়াবি ইন্ন কান আমি অব্দল, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো কারণ সে পথভ্রষ্ট। আমাদের রসুল রসুল হওয়ার পরেও যখন মদিনায় হিজরত করছেন তখনও মায়ের কবর গিয়ে লুটুপুটিয়ে কান্নাকাটি করছে, মা কিন্তু ইসলাম কবুল করেনি। কিন্তু না, শেষে আল্লাহ বলছে এই মোহাম্মদ কান্দো ভালো, সমস্যা নেই, তোমার মা তো, কিন্তু যেন মাগফিরাত কামনা করো না। চিন্তা করছেন কঠিন ব্যাপার, বাপ মায়ের প্রতি এই সন্তানের স্নেহ ভালোবাসা শ্রদ্ধাবোধ এতটুকু মানবিক মূল্যবোধও কি আজকে আছে? প্রত্যেক খোলেন প্রায় প্রতিদিনই দেখছেন সন্তান নিজের মাকে জবাই করছে এক বিঘা জমির জন্য, বাপকে মেরে দিচ্ছে ভাইরে মিলেমিশে একটু জমির জন্য। সমাজ কত নিচে চলে গেছে, যার ওসিলা তুই দুনিয়াতে আসলি বেটা, তাদেরকে তুই দুনিয়া থেকে উঠিয়ে দিচ্ছিস, তোকে কোথায় স্থান হবে? আল আখ, বাপ মার অবাধ্য সন্তান কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আর তিন নম্বর, যে পরিবারে দায়ুস আছে সেই পরিবার সে দায়ুস কখনোই জান্নাতে যাবে না। দায়ুস সম্পর্কে আপনারা সবাই জানেন কম বেশি, পরিবারের মধ্যে ফাহেশা কাজ হচ্ছে আপনি জানেন, তা আপনি কিছু বলেন না, আপনি ভালো মানুষ, তাহাজ্জুদ পড়েন, মসজিদে যাচ্ছেন, হজ করছেন, উমরা করছেন, বাহ্যিক সামাজিকভাবে আপনি অত্যন্ত পরেজগার মানুষ, তো পরিবারে কি আপনার, আর কেউ না যেন প্রতিবেশীরা তো খবর রাখে যে আপনার পরিবারে কি হচ্ছে, আপনার মেয়ে কি করে, আপনার বউ কি করে, আপনার ছেলে কি করে, আপনার নোংরা দুনিয়ার নোংরা, টাকার গরমে যা খুশি অন্যায় কাজ করে আপনার ছেলে মেয়েরা, এটা দেখার পরেও আপনি কিছুই বলেন না। আপনি হয়তো বলবেন আমি বলে পারি না বলেই বলি না, হ্যাঁ যদি ওরকম অবস্থায় হয় তাহলে আপনি পরিবার ছেড়ে চলে যান, তাহলে দায়ুস বদনাম থেকে আপনি বাঁচবেন। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। অতএব পরিবার প্রধানরা সাবধান, তিনটা জিনিস আবার মনে করে দিই। তিনজন ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না, যে ব্যক্তি মদে অভ্যস্ত, দুই যে ব্যক্তি বাপ মায়ের অবাধ্য, তিন যে ব্যক্তি দায়ুস, অর্থাৎ পরিবারে ফাহেশা কাজ হওয়া জানা সত্ত্বেও সে কোনো ব্যবস্থা গ্রহণ করে না, এই ব্যক্তি নিজে ভালো থেকে আপনি জান্নাত পাবেন না। অতএব সাবধান, পরিবার প্রথা শেষ হয়ে গেছে, অথচ পরিবার প্রথা ছাড়া আপনি চলতে পারবেন না। বাংলাদেশে প্রায় 1 কোটি লোক বিদেশে চাকরি করে, প্রবাস জীবন যাপন করে, তাদের পরিবার কোথায় থাকে? দেশেই তো থাকে, হয়তো খুবই অল্প সংখ্যক মানুষ পরিবার নিয়ে বিদেশে আছে, বিদেশের পরিবারকে অ্যালাউ করে না। এই পরিবারটা থাকছে আপনার ভাইদের কাছে, বা থাকছে আপনার বাপ মার কাছে, অথবা আপনার চাচাদের কাছে বা প্রতিবেশীদের কাছে, তাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে আপনি কীভাবে বিদেশে থাকবেন? আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় নিজের প্রতিবেশী নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখতেই হবে। কীভাবে রাখবেন? আপনার আচরণের মাধ্যমে, আমার আর্থিক সহযোগিতার মাধ্যমে, সর্বোপরি উত্তম ব্যবহারের মাধ্যমে। যদি এটা না করেন আপনি নিজেই ধ্বংস হবেন। প্রায় পত্রিকা দেখা যায় বিদেশ থেকে টাকা পাঠায় বউয়ের নামে, বউ আরেকজনের সঙ্গে চলে গেছে, বউ সব টাকা পয়সা নিয়ে চলে গেছে, কিছুই নাই, এমনি করে কত মানুষ পাগল হয়ে যাচ্ছে। অর্থাৎ চাকরি বাকরি যাই করুন, সব কিছুর মূল্য হচ্ছে সুন্দর একটা পরিবার। আর এজন্য ছোট থেকেই আপনাকে গড়ে তুলতে বলা হয়েছে হাদিসে, 7 বছর বয়স হলো বাচ্চাকে নিয়ে যাও সালাতে নিয়ে যাও, 10 বছর হলো বাচ্চাকে শাসন করো, যদি না করো তুমি ব্যর্থ হবে, ভবিষ্যতে তোমার ক্ষতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন অত্যন্ত আপন নিকটের মানুষ ছিল তার বয়স্কদের মধ্যে চাচা আব্বাস। আব্বাসের ছেলে আবদুল্লাহ অত্যন্ত স্নেহের নিজের ঘোড়ার পিছনে বসিয়ে নিয়েছেন, বলছেন, ইয়া গোলাম এহফাজুল্লাহ, ইয়া গোলাম হেত্তাকিল্লাহ এহফাজুল্লাহ ইয়াহফাজুকা ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে ছেলে, গোলাম বলে ছোট্ট বাচ্চাদেরকে, বৎস, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, তুমি যদি কোনো সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও। অতটুকু ছোট্ট ছেলেকে কি উপদেশটা উনি দিচ্ছেন দেখেন। উনি বলছেন না, তোমার কিছু দরকার হলে আমার কাছে চাও, আমি তোমার চাচা তো। তা কিন্তু বলছে না, অজাস্তান্তা ফাস্তাইন বিল্লাহ। ছোট থেকেই এমনি করে মুরব্বী বাচ্চাদের শিখাচ্ছেন, তখন থেকে ওই বাচ্চার মাথা ঢুকে গেল যে আমাকে কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আমাকে সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আমি যদি আল্লাহর বিধানের হেফাজত করি আল্লাহ আমাকে হেফাজত করবেন। অর্থাৎ আল্লাহর বিধান কি? সালাত, সিয়াম, হজ, যাকাত, ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা, এগুলি তো আল্লাহর বিধান। যদি আল্লাহর বিধান আমি মেনে চলি আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। অতটুকু ছোট্ট ছেলেকে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন। আমরা কি আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি না? জন্মগ্রহণ করলেই আগে লারেলাপ্পা গান শোনা, আবডুম বাগডুম গান শেখানো শুরু হয়ে গেল, সে কলমা শিখল না, আল্লাহ রাসূলের নাম জানল না, সে কী করে সে শিখবে? ঠিক আনাস বিন মালিকের অবস্থাও তাই। আনাস তো গোলাম, আনাসের আব্বাস ছিলেন জায়েদ বিন হারেসা, আনাসের মা স্ত্রী যিনি ছিলেন সুলাইম বনু উম্মে সুলাইম ছিলেন আনাস বিন মালিকের মা। 10 বছর তার বাড়িতে তিনি গোলামি করেছেন, আমরা যাকে চাকর বলি। কিন্তু আল্লাহ রাসূলের গোলামি আর আমাদের গোলামি এক না। বলছেন, 10 বছর আমি তার বাড়িতে কাজ করেছি, কোনোদিন একটা আহ শব্দ উচ্চারণ করেন, তুমি কাজটা কেন করলে? এরকম একটা মনে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাকে নিয়েও ঠিক একই অবস্থা, বহু ঘটনা আপনি পাবেন। সেখানে সালাত আদায় করছেন, পিছনে কাতারে দাঁড়িয়েছে আনাস, আনাসের মা উম্মে সুলাইম, আনাসকে ঘাট ধরে টেনে ডানটা দাঁড় করে দিয়ে, তুমি এখানে দাঁড়াও, তুমি পুরুষ ছেলে আমার ডান পাশে দাঁড়াও। এই যে আমরা ইমামতি করার সময় দেখেন না, ইমাম সাহেব বাম পাশে দাঁড়ায় না, মুক্তাদি ডান পাশে দাঁড়ায়। মূল কিন্তু এইখানে এই ঘটনা। আর মহিলা যে পুরুষের সঙ্গে এক কাতারে দাঁড়াতে পারে না, এই হাদিসটাও কিন্তু এখান থেকে আনা হয়েছে। তার তার মাকে বলা হয়েছে, তুমি পিছনে দাঁড়াও, তুমি মহিলা, হতে পারো আমার খালা, কিন্তু তুমি পিছনে দাঁড়াও, আমার সঙ্গে হবে না, ওই ছোটো বাচ্চা আমার ডান পাশে দাঁড়াবে। এমনি করে করে হাতে নাতে ট্রেনিং দিয়ে দিয়ে, মানুষকে প্রশিক্ষণ দিয়ে ইসলামী সমাজ গঠিত হয়েছে। শুধুমাত্র একটা উপদেশ দিয়ে দিলাম আর তাতেই হবে? তা হবে না। প্রত্যেক বাপ এবং প্রত্যেক মায়ের বড় দায়িত্ব তার পরিবারের। আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই কিয়ামতের মাঠে স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শুধু তাই নয়, ইন্না সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় সব কিছুকে পৃথক পৃথকভাবে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। অতএব সাবধান, আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে, ছেলে কী করছে, মেয়ে কী করছে, একেবারে সেই গোয়েন্দার মতো আপনাকে তাকিয়ে থাকা লাগবে। কোনো খাতির করা যাবে না, আজকে খাতির করবেন কালকে ওইটা আপনার জন্য ক্ষতিকর হবে। যদি এটা না করেন চরমভাবে ব্যর্থ হবেন আপনি, ব্যর্থ হবে প্রতিবেশী, ব্যর্থ হবে আপনার সমাজ, ব্যর্থ হবে দেশ। পুরো দেশকে গড়ে তুলতে গেলে একটা মাস্টার পরিকল্পনা না নিয়ে কোনো কাজ গড়তে পারবেন না। আজকে আলেম সমাজের যে দুর্দশা দেখেন না, ছেলেপিলের সামনে দিব্য তামাক জর্দা খাচ্ছে। ছেলে যদি প্রশ্ন করে, আব্বা আপনি তো তামাক খান, তো আমি একটু ইয়াবা খেলাম, কোথায় কি আমি আল্লাহকে দিব্যতে হারিয়ে বেড়াচ্ছি, আপনি তো আমাকে দিব্য হারিয়ে বেড়াচ্ছেন, সমস্যার কোথায়? বাপ কি জবাব দিবে? বাবা তো এক গাল দাড়ি, মাথা টুপি, আর খুব মজা করে জর্দা চিবিয়ে খাচ্ছে, সুগন্ধ বেরোচ্ছে ভুর ভুর করে, এদের কে বুঝাবে? মদের ব্যাখ্যাটা কি? পরিষ্কার হাদিসে বলা আছে, মা খামারাল আকলা, যা জ্ঞানকে লোপ করে দেয়, ওটাই তো মদ। একটা সুস্থ মানুষ যখন তামাক খাবে সে ঘুরে পড়বে না, তো হুঁশ থাকবে নাকি? তাহলে তামাক হলো সমস্ত মদের উৎস হলো এখানে। অথচ এটাই বাংলাদেশে বিশালভাবে চাষ হয়, সরকারও নিষেধ করে না, আমরাও করি না, দিব্য তামাক বাসা বসা দিয়ে আমরা হজ আমরা করে বেড়াচ্ছি, তামাকও চলছে, ওদিকে ফেন্সিডিলও চলছে, কোনো সমস্যা নেই। তো হবে না, আগে নিজেকে সাবধান হন, আল্লাহ হুকুম অস্তাবির আলাইয়া, তুমি নিজে এ ব্যাপারে দৃঢ় থাকো। এই বিষয়গুলি আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। দূর অতীতে যে ঘটনা আল্লাহ রাসূল আমাদেরকে শুনিয়েছেন, তিনটা যুবকের ঘটনা, আজকে যুবকরা সব ভুলে গেছে, এগুলো হাদিস থেকে নিয়ে আমরা এগুলো খালি মনে করিয়ে দিয়ে থাকি। যুবকরা যদি মাথায় রাখে ঘটনাগুলো, তাহলে তাদের ভুল খুব কমই হবে। যারা রিয়াজুস সালিহীন পড়েছেন, যারা মিশকাত পড়েছেন, হাদিসটা আপনাদের সবাই জানা, তিনজন যুবক রাস্তা দিয়ে হেঁটে চলেছে, হঠাৎ প্রচুর বর্ষা এসে গেছে, তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, পাহাড় ভেঙে বড় একটা পাথর ওই গুহার সামনে পড়ে গেছে, তিনজন যুবক যথাশক্তি চেষ্টা করেও ওই পাথরটাকে সরাতে পারেনি, দেহের সর্বশক্তি নিয়োগ করে যখন তারা ব্যর্থ হল, তখন তারা বলল, দেখো একটু পরেই আমরা সবাই মারা যাব, কারণ এই বিশাল পাথরখণ্ড সরানো আমাদের পক্ষে আর সম্ভব নয়, যদি না আল্লাহ পাকের রহমত হয়। এসো আমরা জীবনে কোনো নেকির কাজ করে থাকলে সেই নেকির ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, যদি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন, হয়তো বা আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। তো অনেক চিন্তা ভাবনা করে এক একজন এক একটা নেকির কথা সেদিন বলেছিল। একটা ছেলে বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতা ছিল, বৃদ্ধ পিতা মাতা ছিল, আমি তাদের জন্য সারাদিন মাঠে ঘাটে কাজ করে দুধ নিয়ে আসতাম, রাত্রিবেলা এসেছি, দেরি হয়ে গেছে, বৃদ্ধ মাতা আমার ঘুমিয়ে গেছে, পায়ের কাছে আমার ছোট্ট বাচ্চারা ক্ষুধায় চিৎকার দিয়ে কাঁদছিল, কিন্তু আমি বাচ্চাদেরকে না দিয়ে দুধের পাত্র নিয়ে দাঁড়িয়েছিলাম মায়ের মাথার কাছে, হঠাৎ মা ঘুম থেকে জাগলেন, জেগে বলছেন, বাবা তোমার বাচ্চাদেরকে খাইয়েছো কি? আমি বললাম, মাকে না খাইয়ে বাচ্চাদের তো খাওয়াতে পারি না। হে আল্লাহ, যদি শুধুমাত্র মায়ের মহব্বতে ওই দিন এ কাজ করে তুমি খুশি হয়ে থাকো, তাহলে এই মহা বিপদ থেকে আমাকে রক্ষা কর। বলার সঙ্গে সঙ্গে পাথরটা অল্প সরে গেল। এরপরে আর একজন বলছে, আমার বাড়িতে একজন এক ব্যক্তি কাজ করেছিল, কিন্তু মজুরি দেয় নাই, মজুরি না নিয়ে লোকটা চলে গেছিল, আমরা অপেক্ষায় থাকলাম লোকটা আসবে, আসে না, বহুদিন পরে আসছে, আমি তার মজুরি বাবদ একটা বকরি কিনেছিলাম, পরে সেই বকরিটা লালন পালন করেছিলাম, সেখানে অনেক বকরি হয়ে গেল, পরে গোয়াল ভর্তি বকরি দুম্বা সবগুলি আমি তাকে দিয়ে দিলাম। ওই লোকটা বলল, আমি তো মজুরি বাবদ এত বকরি পাবো না। আমি বললাম, হ্যাঁ, যদি মূল তোমার মজুরি থেকেই এগুলো খরিদ করা, অতএব সবগুলো মালিক তুমি, সবই নিয়ে চলে যাও, লোকটি আমাকে একটি বকরিও বকশিস দেয় নাই। হে আল্লাহ, যদি শুধুমাত্র ওই লোকটির আমানতের হক আদায়ের উদ্দেশ্যে কাজ আমি করে থাকি, তাহলে তুমি আজকে এই মহাবিপদ থেকে আমাদের রক্ষা করো। পাথর আরেকটু সরে গেল, বললাম আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন বলছে, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, বিয়ে করবো, ঠিকঠাক ছিল, কিন্তু চূড়ান্ত মুহূর্তে আমি বিয়ে না করে তার প্রতি অন্যায় করতে চেষ্টা করেছিলাম, অন্যায়ভাবে তাকে ভোগ করতে চেয়েছিলাম। ওই বোনটি তখন বললো, ইয়ে তাকিল্লাহ, ইয়ে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমার ইজ্জত নষ্ট করো না, এটা শুনেই আমি লাখ দুটি চলে আসছি তোমার ভয়ে। এই কঠিন অবস্থায় নিজের যৌন লালসাকে দমন করে ফিরে এসেছিলাম, তাতে আল্লাহ সেদিন তোমার ভয়ে যে কাজ আমি করেছি দুনিয়ার কেউ জানে না গোপনে, আজকে তুমি যদি খুশি হয়ে থাকো সেদিন তোমাকে ভয় করার কারণে আজকে তুমি তার বিনিময়ে আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে পাথরটা পুরো সরে গেল ঘর থেকে, আলহামদুলিল্লাহ। বুখারি মুসলিমের হাদিস, মিথ্যার কোনো সুযোগ নাই। নেকির মাধ্যমে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, অর্থাৎ যথা সম্ভব নেকি উপার্জন করুন। হে যুবকরা, সাধ্যমতো নেকি উপার্জনের প্রতিযোগিতা করো, গোনা উপার্জন করো না। যত বেশি নেকি আসবে তোমার আমলনামায় তত বেশি আল্লাহর রহমত নেমে আসবে তোমার জীবনে, এটাই স্বাভাবিক কথা। যে পরিবারে তাকওয়া বেশি সে পরিবারে আল্লাহর রহমত বেশি। ফল আকে বদলে তাকওয়া, এই আয়াতের সব শেষ কথাটাই হচ্ছে ফল আকে বদলে তাকওয়া। চূড়ান্ত পরিণাম নির্ভর করছে তাকওয়ার উপরে। আল্লাহ কীভাবে আপনাকে আমাকে সাহায্য করবেন এটা আল্লাহর কাছে ছেড়ে দেন, আপনার আমার দায়িত্ব হচ্ছে সেরেফ আল্লাহ ভীরুতা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। অতএব প্রতিটি কাজে প্রতিটি কথায় আল্লাহকে ভয় করুন, আল্লাহ ভীতির মাধ্যমে আল্লাহর রহমত তালাশ করুন। আল্লাহর রহমত আসলে মানুষের কোনো সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের বাস্তব জীবনে, আমাদের বৈবাহিক জীবনে সর্বত্র এটাই নির্ভর করছে। আরেকটি হাদিস সবসময় মনে রাখবেন, যখন বিবাহসাদী হয় বিবাহের পরে যে সন্তান আসে এ সম্পর্কে একটা মৌলিক হাদিস এসেছে আল্লাহ, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, আনার রহমান খালাক্ত রহমা মেননি ও শাকাক্ত মেন ইসমি রহমান ওয়াসালানি ফাকাদ ওয়াসালতুহু, আমার শাকাক শাকাক আমার ফসালহু ফসালতুহু। দেখো হে মানুষ, রেহেম অর্থাৎ মায়ের জরায়ু, যেটা রেহেমের সম্পর্ক, এই শব্দটি আমি রহমান থেকে এসেছে, আমি রহমান, রেহেম এখান থেকে এসেছে। যে ব্যক্তি রেহেমের সম্পর্ক অর্থাৎ রক্তের সম্পর্ক বিনষ্ট করে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করি। আর যে ব্যক্তি রক্তের সম্পর্ক অক্ষুণ্ণ রাখে, আমি তার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখি। এটাও এসেছে রহম সাজিনতুন মিনাল আরশ, রহমের সম্পর্ক আরশের সঙ্গে ঝুলন্ত থাকে। এটাও এসেছে লা ইয়াদখুল জান্নাত কাত ও রহম, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি রক্তের সম্পর্ক বিনষ্ট করে। হতে পারে ভাই বে অনেক দ্বন্দ্ব তো হতেই থাকে, এটা স্বাভাবিক কথা, হয়ই, ভাই বোনে দ্বন্দ্ব, ভাই ভাজ্যা দ্বন্দ্ব পরিবারের জীবনে হতে পারে, কিন্তু সবসময় এটা মাথা রাখতে হবে যে সে যাই হোক আমার রক্তের ভাই, সে যাই হোক আমার রক্তের সম্পর্কিত। রক্ত সম্পর্ক সম্পর্কে কি আমাদের মনে জিজ্ঞাসা হবেই হবে, দুনিয়ার লোক আপনার যতই আপন হোক না কেন রক্তের সম্পর্কের সম্পর্কে জবাবদিহিত আপনাকে করতেই হবে আল্লাহর কাছে। অতএব সাধ্যমতো এ বিষয়টি মাথায় রাখবেন। বিয়ে হচ্ছে, ভেঙে যাচ্ছে, যেটা সোশ্যাল কন্ট্রাক্ট, যেন সামাজিক চুক্তি, জি না। বিয়ে যখন হয় আল্লাহকে সাক্ষী রেখে খদ্দা করা হয়, আরবির অর্থ কেউ বোঝে না। এই জন্য আমি যখন কোথাও বিয়ে পড়াই কোরআন হাদিস অর্থগুলো বলে দিই তাদের স্বামী স্ত্রী উভয়কে, অর্থ স্বামীকে অন্তত যে সামনে থাকে তাকে বলে দিই, বাবা এর অর্থ কিন্তু এই, যেটা প্রতি খদ্দাতেই আমরা পড়ি, আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকীবা, তোমরা ভয় করো ওই সম্পর্ক সম্পর্কে, তো রাহান এর সম্পর্কে, যে বিষয়ে তোমরা আল্লাহ নিকটে জিজ্ঞাসিত হবে। বিয়ে হয়ে গেলে শুধু একটা কবুল বলানো বিয়ে নয়, পুরো দায় দায়িত্ব উভয় উভয়ের দায় দায়িত্ব গ্রহণ করা, উভয় উভয়ের সম্মান গ্রহণ করা। হুন্না লেবাসুল্লাহ মান্তুন লেবাসুল্লাহ হুন্না, স্ত্রী তোমার পোশাক, তুমি স্ত্রীর পোশাক, পোশাক ফেলে যখন মানুষ চলতে পারে না, ঠিক পরিবারের জীবনে স্বামী স্ত্রী পরস্পরকে ফেলে কখনোই চলতে পারে না, প্রত্যেকেই পরস্পরের দায়িত্বশীল। স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীর দায়িত্ব নয় সংসারের ভরণ পোষণ করা, এটা ভুল চিন্তায় দেশে হয়ে গেছে। আজকাল ছেলেরা ওইসব মেয়েদেরকে বিয়ে করে যেসব মেয়েরা চাকরি বাকরি করে, ধিক ওই সমস্ত পুরুষদের যারা স্ত্রীর কামাই করা পয়সায় সংসার চালানোর জন্য অন্তপক্ষে মনের মধ্যে আকাঙ্ক্ষা পোষণ করে, এটা ইসলামে পরিবারের জীবনের সম্পূর্ণ বিরোধী। ইসলামিক পরিবারের জীবন হচ্ছে স্বামী স্ত্রীর ভরণ পোষণ বহন করবে। স্ত্রী এক্সট্রা কিছু করলে সেটা তার ব্যাপার, ওটা আপনি হস্তক্ষেপ করবেন না, কিন্তু আপনারই দায়িত্ব হচ্ছে পরিবারের ভরণ পোষণে। এই চিন্তাটা নিয়ে বিয়ে শাদী করতে হয়। আর বিয়ে শাদীর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন। বিয়ে শাদী অক্ষুণ্ণ থাক, চূড়ান্ত অবস্থায় শেষ করতে হয়, কোনো অবস্থাতেই যেন বিচ্ছিন্ন না হয় সেই চেষ্টা উভয়েই যেন পুরোপুরি করেন, এই বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ এর মাধ্যমে সন্তান আসবে, এর মাধ্যমে আগামী দিনে ভবিষ্যৎ নির্ভর করছে। আর এইখানে জড়িত হয়ে যাচ্ছে আরও দুটো ফ্যামিলি, শ্বশুরের ফ্যামিলি, বাপের ফ্যামিলি। কোরআনের দুটো শব্দেই উচ্চ হয়েছে, সাহারান মানে শ্বশুর বাড়ির ফ্যামিলি, এই বিষয়টাও কোরআনে উল্লেখিত হয়েছে। একটা নাসবান ও সাহারান, নিজের বাপের দিক দিয়ে নসব আর একটা শ্বশুরের দিক দিয়ে নসব, দুটো একত্রিত হওয়ার পরে পরে একটা বংশ সৃষ্টি হয়। প্রখ্যাত খলিফা উমাইয়া খলিফা, হিশাম ইবনে আব্দুল মালিক, এরা ছিল আলীদের, আলী পন্থীদের বিরোধী, এরা সবসময় চাইত যাতে আলীর বংশীয়দের বদনাম হয়। একদিন ইমাম জোহরকে ডেকে বলছে, আচ্ছা আপনি বলুন তো যে এই যে আয়েশাকে যে বদনাম করেছিল ওটা কে? এটা কি আলী না? উনি বলছে না, আয়েশার বিরুদ্ধে বদনাম আলী করেনি, এটা করেছিল আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার। তো খেপে গেছে, এটা হাজ্জাজের ঘটনা। হাজ্জাজ বলছে, আচ্ছা বলুন তো দেখি হাসান হোসেনকে আসলে রসুলের বংশের লোক? অবশ্যই, কী করে হয়? প্রমাণ দিতে হবে আপনাকে, ছাড়া হবে না। তখন কোরআন থেকে দলিল দিলেন, সূরা আল আনআম 81 আয়াত পড়ে, যেখানে একটা না আল্লাহ পাক 17 জন নবীর নাম বলেছেন, তার মধ্যে ঈসা ইবনে মরিয়ম নামও আছে। উনি বললেন, দেখো মরিয়াম পুত্র ঈসা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, আল্লাহ কিন্তু ঈশার বাপের নাম বলেন নাই। অর্থাৎ শুধু বাপের নামেই যে বংশ হয় এটা ঠিক নয়, মায়ের নামেও বংশ হয়। অর্থাৎ মাতৃধারাকেও আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন, তাই না? হাসান হোসেন তো রসুলের নানা হিসেবে বেশি পরিচিত, আলীর ছেলে হিসেবে অত পরিচিত নয়, রসুলের নাতি হিসেবে বেশি পরিচিত। তো রসুলের নাতি হয় যেন হাজ্জাদ চাচ্ছিল, যেন হাসান হোসেনকে ও মেরেছে, তো হোসেনকে কারবালে হত্যা করেনি, তো সেজন্য যাতে হোসেনের পক্ষে মানুষ না যায়, হোসেনের দিকে মানুষের ভক্তি নষ্ট হয়ে যায়, এজন্য ওদের চেষ্টা ছিল। তো হোসেন কিছুই না, কারণ ওদের রসুলের বংশ ধরে না, এটা প্রমাণ করার চেষ্টা করেছিল। অথচ আলহামদুলিল্লাহ সেই যুগের খ্যাতনামা তাবিরা মুখের উপরে জবাব দিয়েছে, একটু হাজ্জাজের ভয় করে নাই, যে হাজ্জাজ যখন মারা যায় তাকে বলা হতো কসাই, উনি যেদিন মারা যান সেদিন 120,000 আলেম ওলামা জেলখানায় ছিল, এত বড় কষাইয়ের সামনে এরকম হক কথা বলার সাহস সে যুগে তাবিদের মধ্যে ছিল? পরিষ্কার বলে দিলেন, অসম্ভব। আপনি বললে শুধু হবে, কোরআন বলছে হবে। যদি ঈসা তার মায়ের বংশ হয় তাহলে হোসেন তার মা ফাতেমার বংশে কেন হবে না? আর আল্লাহ বলছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাফতালিহে, আমশাজ মানে মায়ের এবং বাপের উভয় মিশ্রিত সংসক্রের মাধ্যমে সন্তান তৈরি হয়, শুধুমাত্র বাপের মাধ্যমে হয় না। অতএব বংশধারা শুধু বাপের দিক দিয়ে হয় না, মায়ের দিক দিয়েও হয়। বিবাহ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা পবিত্র সম্পর্ক, আজকাল আমরা ওটা ভুলে গেছি। বিয়ে হচ্ছে কারণ বেতারা দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে, এ কি আজকে এখানে কাল ওখানে কাল পরশু ওখানে, এটা খেলা শুরু হয়েছে। এটা বিবাহ নিয়ে খেলা চলবে না। পাশ্চাত্য বিশ্বে এগুলো হতে পারে, ইসলামী বিশ্বে এগুলো হতে পারে না। মুসলমান আল্লাহকে ভয় করে সবার আগে, যে কোনো মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, অতএব আল্লাহর কাছে কী কৈফিয়ত দেবো আমি? যে স্ত্রীকে আমি নিয়ে এসেছি আল্লাহর নামে, আল্লাহর উপরে সবর্দ করে যাকে বিবাহ করেছি, কবুল বলেছি, আল্লাহ আপনার কবুল শুনেছেন, এটা কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। অতএব সাবধান। এরপরও সব স্ত্রীর পারস্পরিক হক আছে, এগুলো আরেকদিন শুনবেন। প্রত্যেকেই প্রত্যেকের প্রতি দায়িত্বশীল, এটা মনে রাখতে হবে। স্ত্রীরা যেন শুধুমাত্র বেহায়ন হয়ে সমাজের কাটা না হয়, সংসারে কাটা না হয়, এদিকেও তাদের খেয়াল রাখতে হবে। ঠিক স্বামীরাও যেন স্ত্রীদের প্রতি যথাযথ হক আদায় করে, এটাও খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রী পিতা মাতা সন্তান সন্ততি সবাইকে নিয়ে একটা পরিবার, যে পরিবার যত সুন্দর হবে সমাজ তত সুন্দর হবে। এজন্য আল্লাহ পাক বলতে ছিল তহা 132 সাথে, যেটা আমরা আজকে পড়েছি, ওয়ামুর আহলাকে বিসসালাতে, তুমি তোমার পরিবারকে সালাতে নির্দেশ দাও, অস্তাবির আলাইহা, এবং তুমি নিজে সালাতের উপরে দৃঢ় থাকো। লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে রুজি চাই না, নাহানু নারজুকুকা, আমরাই তোমাকে রুজি দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত তাকওয়া, শুভ পরিণাম নির্ভর করছে তাকওয়ার উপরে। অতএব পরিবারে তাকওয়া বৃদ্ধি করুন, আল্লাহ ভীতি বৃদ্ধি করুন, কথায় কথায় বাচ্চাদেরকে আল্লাহর ভয় দেখান, আব্বু এটা নিও না আল্লাহ গোনা দেবে, ও আল্লাহও বোঝে না গোনাও বোঝে না, এটা বলতে হবে আপনাকে, আব্বু এটা করতে নেই আল্লাহ গোনা দেবে, এটা আম্মাকে মারতে নেই তা আল্লাহ জাহান্নামে হাত পড়াই দেবে, এইসব কথা আপনি বলেন, দেখেন দেখো আব্বু তুমি যদি আমার সঙ্গে সালাত আদায় করো তুমি জান্নাতে চলে যাবে। জান্নাতে কী কী আছে আব্বু? জান্নাতে গাছ আছে, ফল আছে, আউকুর আছে, মেম গাছ আছে, এমনি করে যে বাপ মা গল্প করে বাচ্চাদের সঙ্গে, ওই বাচ্চা কিন্তু সরো থেকেই জান্নাত জাহান্নাম সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়ে গেল। এমনি করে যদি প্রত্যেক পরিবারে আমরা আমাদের বাচ্চাদের গড়ে তোলার চেষ্টা করি, ইনশাআল্লাহ বাংলাদেশের সমাজ সুন্দর সমাজে পরিণত হবে। শুধু লাঠি পেটা করে হবে না, আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের সুন্দর পরিবার গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।